মানুষ প্রত্যেক দিনই অভিনব জিনিসের সন্ধান করে, আর সেই অভিনব সৃষ্টি আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আর তার জন্যই গল্পাসুর। গল্পাসুরে থাকছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প পাঠ। আমাদের প্রথম নিবেদন অনিমেষ ঘোষের লেখা নাইট ডিউটি। অনিমেষ ঘোষ বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি ভালোবাসেন লেখালেখি করতে। তার জন্ম 1992 সালের বীরভূম জেলার সিউড়িতে। নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর। তার লেখা গল্পগুলি সাধারণত হয় ভৌতিক, অলৌকিক ও প্রেম বিষয়ক। চাকরি জীবনের বাইরে অনিমেষবাবু গল্পের আসর এবং রহস্য বাংলা নামক দুটি ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন। আমাদের আজকের নিবেদনে গল্প পাঠে অর্ঘ্য, গল্পের সূত্রধর শিউলি, পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় রাকিব। শুরু হচ্ছে নাইট ডিউটি। রঞ্জন নতুন জয়েন করেছে জিআরপিতে। রঞ্জন মানে রঞ্জন সোম। বাড়ি কলকাতায়, তবে চাকরি সূত্রে রঘুনাথপুরে একটি ছোট ঘর ভাড়া নিয়ে থাকে। বিয়ে করেনি, তাই একাই থাকে। আজ রঞ্জনের ডিউটি পড়েছে বিকেলে, ফিরতে ফিরতে সেই রাত। নিয়ম মতো রঘুনাথপুর স্টেশন থেকে সে ট্রেনে চলল। মানিকতলা স্টেশনে ওকে নেমে যেতে হবে, এত দূরীয় ডিউটি। কিছুক্ষণ থেমে চলে গেল ট্রেন। রঞ্জন মানিকতলার জিআরপি অফিসে কাজ মিটিয়ে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগলো তার ট্রেনের। অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় 3 ঘন্টা লেট করে এলো তার ট্রেন। রঞ্জন ট্রেনে চেপে দরজার সামনে দাঁড়িয়েই বাইরে ঠান্ডা হওয়া উপভোগ করতে করতে কাটিয়ে দিল পুরো রাস্তা। অবশেষে ট্রেন যখন রঘুনাথপুর স্টেশনে এসে দাঁড়ালো, রাত তখন 2:05। রঞ্জন ভাবল, এত রাতে বাড়ি না গিয়ে রাতটা স্টেশনে কাটিয়ে কাল সকালে বাড়ি যাবে। স্টেশনে জিআরপিদের জন্য রাতে থাকার নতুন ঘরও হয়েছে, সেখানেই রাতটা পার করে দেবে সে। রঞ্জন খেয়াল করল স্টেশন একেবারে ফাঁকা, শুধু কয়েকটা কুকুর বেড়াল এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর এই নিস্তব্ধতা ভেদ করে তার কানে ভেসে আসছে দূরের কোনো রাত পাখির কর্কশ ডাক। হঠাৎ এই ডাক শুনেই জ্যৈষ্ঠের গরমেও রঞ্জনের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাথার উপর একটিমাত্র হ্যালোজেন, সেটাও দপদপ করছে। রঞ্জন আর দেরি না করে তাড়াতাড়ি অফিসে রেজিস্টারে সই করতে চলে গেল। কিছুক্ষণ পর সই করে এসে রঞ্জন রেস্টরুমের কাছে এসে দাঁড়াল। দেখল রেস্টরুমের দরজা হাঁ করে খোলা, ভেতরে একটিমাত্র বাল, তাও জ্বলছে টিমটিম করে, আর ঘরটা একেবারে ফাঁকা। সেটাই অবশ্য স্বাভাবিক, ছোট স্টেশন, রাতে কেই বা থাকবে, সবাই বাড়ি চলে যায়। যাই হোক, সে আর কিছু না ভেবে ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। কেউ তো আর আসবে না, শুধু শুধু দরজা খুলে রেখে লাভ নেই। ঘরটা ছোট হলেও দুপাশ মিলিয়ে মোট ওই 10টা তত্ত্বপুষ পাতা আছে। তারই একটাতে গিয়ে শুয়ে পড়ে সে। নতুন জায়গায় ঠিক ঘুম আসে না রঞ্জনের, কিন্তু আজ বেশ ক্লান্তি লাগছিল, তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে পাড়ি দিল সে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কতক্ষণ পেরিয়েছে জানা নেই। হঠাৎ প্রচণ্ড ঠান্ডায় ঘুম ভেঙে গেল রঞ্জনের। সে চোখ খুলে দেখে চারিদিকে দৃশ্য যেন পাল্টে গেছে। সে আর তত্ত্বপোষে শুয়ে নেই, শুয়ে আছে মর্গে ডেড বডি রাখার চেম্বারে। আশেপাশের তক্তাগুলোও যেন কোনো এক আশ্চর্য জাদু বলে অদৃশ্য হয়ে গেছে। সারা ঘর ধোঁয়ায় ভরে আছে। পরক্ষণে রঞ্জন বুঝল, এটা ধোঁয়া নয়, এটা তো হিম। আর কিছুক্ষণ এখানে থাকলেই সে নিউমোনিয়ায় মারা যাবে। রঞ্জন তাড়াতাড়ি জায়গাটা থেকে বেরোতে গেল, কিন্তু না, সে উঠতে পারছে না। কোনো এক আশ্চর্য বন্ধন তাকে আঁকড়ে ধরে রেখেছে। কি হচ্ছে এসব তার সাথে, মাথায় তো কিছুই ঢুকছে না। পরক্ষণেই সে খেয়াল করলো অজস্র হাত যেন নিচ থেকে উঠে এসে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। রঞ্জন বুঝতে পারলো এই অমোঘ বন্ধন থেকে সে আর মুক্তি পাবে না। ধীরে ধীরে সেই হাতগুলো যেন তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে অনুভব করল সে যেন চেম্বার ভেদ করে নিচের দিকে ঢুকে যাচ্ছে ক্রমশ। আজই হয়তো তার জীবনের শেষ রাত, ভোরের সূর্য হয়তো আর সে দেখতে পাবে না। কেন যে সেই রেস্টরুমে থাকতে গেল হে ঈশ্বর, আর কি কোনো উপায় নেই এখান থেকে বাঁচার? এইসব ভাবতে ভাবতে তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। ঘুমটা ভাঙলো দরজা ধাক্কার আওয়াজে। চোখ খুলে দেখল সে যেভাবে যেখানে শুয়েছিল সেখানেই আছে, আশেপাশে তক্তাগুলোও নিজেদের জায়গায় রয়েছে। সে বুঝল সে রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, নিজের মনেই হাসল সে। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। মর্নিং শিফটের রমেনদার দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রঞ্জনের দিকে। রঞ্জন বলল, কি হলো রমেনদা, এভাবে তাকিয়ে আছো কেন? রমেনদা বলল, তুমি কাল সারা রাত এখানে একা ছিলে, রাতে কিছু দেখোনি, ঠিকঠাক ঘুম হয়েছে তো? রঞ্জন একটু অবাক হলো। তার মানে কাল রাতে সে যা দেখেছে, যা অনুভব করেছে সেটা স্বপ্ন নয়? কাঁপা কাঁপা গলায় রঞ্জন কাল রাতে সমস্ত ঘটনা বলল রমেনদাকে। সব শুনে রমেনদা বলল, দেখো রঞ্জন, তুমি নতুন এসেছো এখানে তাই জানো না, তবে আমরা কেউ রাতে এই রেস্টরুমে থাকি না। তুমি যা যা দেখেছো কাল রাতে সব সত্যি, আর তার কারণ হয়তো এই রেস্টরুমটা যেখানে তৈরি হয়েছে। আগে সেখানে ছিল আমাদের মর্গ, যারা ট্রেনে কাটা পড়তো তাদের সবার বডি এনে রাখা হতো এই মর্গে। তবে আমাদেরই অনুরোধে মর্গটা স্টেশনের পিছনে করা হয়েছে নতুন করে, কিন্তু সরকার থেকে যে মর্গের জায়গাটায় আমাদের রেস্টরুম করে দেবে সেটা আমরা ভাবতেও পারিনি। এই রুমে প্রথম প্রথম যারা রাত কাটিয়েছে তারা সবাই তোমার মতো ওই ঠিক একই জিনিস দেখেছে আর অনুভব করেছে। এমনকি আমি নিজেও এক রাত এখানে ছিলাম, আর আমিও ঠিক সেগুলোই দেখেছি যেগুলো তুমি বললে এখন আমাকে। তাই এখানে রাতে আর কেউ থাকে না, তবে সারাদিন কোনো উৎপাতই হয় না, তাই দিনে কোনো ভয় নেই। রমেনদার কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল রঞ্জন। মনে মনে ভাবল, এই আধুনিক যুগেও কি এরকমটা সম্ভব? হয়তো তার নিজের সাথেই ঘটনাটা না ঘটলে সে কোনোদিন বিশ্বাস করতো না।